আশুরার ক্ষেত্রে আশুরা মানে দশ তারিখের কথা আছে, আর ইয়াউমে আরাফার কথা দিনে নয় তারিখের কথা নেই, কিন্তু নয় তারিখের কথা হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু তিসআম জিলহজ্জার নয় তারিখে রোজা রেখেছেন, এই কথা হাদিসে এসেছে। সুতরাং আমরা বলতে পারি, যেমন আমরা একসঙ্গে ইফতারি করি না, একসঙ্গে সেহরি খাই না, একসঙ্গে নামাজ হয় না, একসঙ্গে শবে কদর হয় না, একসঙ্গে আপনার ওই যে তাহাজ্জুদের নামাজ হয় না, তখন যদি আরাফাতটাই একদিন পরে হয় তো সমস্যা কি আছে? তাছাড়া তারা বলছে কি যে সুমুলে রুয়াতেহি, সারা বিশ্বের একজন মুসলমান দেখলে কি হয়ে যাবে, রোজা হয়ে যাবে। কিন্তু তারা আসলে সৌদি আরবে চাঁদ খবর নিয়ে রোজা করে, আর তার আগে যদি লিবিয়ায় চাঁদ হয় তাহলে করে না। অথচ সৌদি আরবের লোক লিবিয়ার চাঁদ দেখে রোজা রাখে না, ঈদও করে না। আর তোমরা সৌদিয়ার ধামা ধরে সৌদিয়ার খবর নিয়ে ঈদ করো কিংবা রোজা করো, তাহলে তোমাদের হাদিস মানা হলো? যদি এই হাদিসটাই মানুষ সুমূলে রইয়াতে যে সারা বিশ্বের যে কোনো এক জায়গায় চাঁদ হলে সারা বিশ্বে রোজা হবে বা ঈদ হবে, তাহলে লিবিয়াতে যখন চাঁদ দেখা গেছে তো লিবিয়ার হিসাবে তোমরা রোজা রাখো, কিন্তু সৌদিয়ার লোকে রাখে না। সমস্যা হলো না? হলো না, বিরাট সমস্যা। কিন্তু আমরা বলবো যদি এই ব্যাপারটা ফয়সালা হয় সারা বিশ্বে ওলামারা ইজমা করে নেয় তাহলে কোনো বাধা নেই, তারা যেদিনে বলবে সেদিনে আমরা করব। কিন্তু ইখতিলাফ যখন রয়েছে তখন আমাদের নিজস্ব বুঝটা ঠিক না সাহাবাদের বুঝটা ঠিক? আমরা মনে করি যে সাহাবাদের বুঝটা ঠিক, কারণ কোরআন হাদিস বুঝতে হবে কাদের বুঝ অনুযায়ী, সাহাবাদের বুঝ অনুযায়ী, সাহাবাদের বুঝ অনুযায়ী কোরআন হাদিস বুঝতে হবে। সুমুলের রুয়াতিহি আফতালুর রুয়াতি, সাহাবারা এই কথাই বুঝেছেন যে এক জায়গায় চাঁদের হিসাবে অন্য জায়গায় ঈদ রোজা হবে না, তখন আমাদেরও সেই কথা বোঝা উচিত যে সৌদিয়ার চাঁদ হিসাবে আমাদের দেশে রোজা ঈদ হবে না। এবং এখানকার বিশেষ করে বিশিষ্ট মুফতি সালেহ ইবনে উসাইমিন রাদিয়াল্লাহু মুহাম্মদ বিন সালেহ উসাইমিন রাদিয়াল্লাহু রাহমাহুল্লাহ তিনি বলেছেন যে প্রত্যেক দেশে নিয়ম চাঁদ হিসাবে ন তারিখে আরাফাতের রোজা রাখবে, মানে মক্কার হিসাবে নয়, কারণ মক্কা যখন হবে তখন তার সাথে তার সাথী হবে না, যেহেতু ঈদ আলাদা এবং বাকি সবকিছুই আলাদা, ইফতারি আলাদা ইত্যাদি। তো ফতোয়া রয়েছে, যদিও মতভেদ রয়েছে, এই হিসাবে সারা বিশ্বের মুসলমানরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে। যে যখন পাচ্ছে, কেউ তো সৌদিয়ার খবর শুনে রোজা করছে কিন্তু বাকি লোকে করে না, ঈদ করছে বাকি লোকে করে না, ঈদ সেদিনে রোজা রাখে না, তারপরের দিনে সবাই মিলে ঈদ করে, বুঝতে পেরেছেন? এরকম মানুষ রয়েছে। এখন আল্লাহই জানে যে কোনটা সঠিক আর কোনটা ব্যাঠিক, তবে আমরা এটাই অপেক্ষা করবো যে সারা বিশ্বের ওলামা যদি একমত হয়ে যান যে হ্যাঁ কোনটা করা উচিত, তাহলে আমরা সেটাই করতে রাজি হয়ে যাবো ইনশাআল্লাহ। মোট কথা, মাস প্রমাণ হবে কিভাবে? একটা লোক চাঁদ দেখে সাক্ষী দেবে যে আমি চাঁদ দেখেছি। যদি চাঁদ দেখা না যায়, কেউ যদি প্রমাণ দিতে না পারে যে চাঁদ হয়েছে, তাহলে কি হবে? তাহলে মাস যদি 29 হয় 30 পূরণ করে নিতে হবে, আগামীকাল 30, তারপরের দিন নিঃসন্দেহে পয়লা রমজান, বুঝতে পারলেন? মাস পূরণ করে নিয়ে আমরা আজ যদি আজকে 30 হয় তাহলে নিঃসন্দেহে কালকে পয়লা, কিন্তু আজকে যদি 29 হয় তাহলে সন্দেহ থাকছে, চাঁদ দেখা গেল না, তখন আমরা বাধ্য হয়ে কালকে 30 ভর্তি করে দিয়ে তারপরের দিন থেকে রোজা রাখবো। আকাশ মেঘাচ্ছন্ন থাকলে, যদি কোনো জায়গা থেকে, সব জায়গা তো আর মেঘাচ্ছন্ন থাকবে না, যদি তাই হয় মেঘাচ্ছন্ন থাকার ফলে কোনো জায়গায় চাঁদ দেখা গেল না, আর মাস যদি সাবানের চাঁদ 29 হয় তাহলে আমরা কি করবো? 30 পূরণ করবো, যদিও চাঁদ হয়েছে মেঘা আড়ালে, সেটা আমাদের দেখার না, আল্লাহ তাআলা আমাদের ধরবেন না। আমরা ঠিক আমাদের হিসাব অনুযায়ী আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, ফাইদুম আলাইকুম ফাকদুরুল্লাহ, হ্যাঁ, ফা আকমিলু ইদ্দাতাহা আলা শাবান 30, যতমাদের মেঘ থাকে আকাশে তাহলে শাবানের গুনতিকে পূরণ করে নাও, 30 করে নাও, যদিও সেদিনে চাঁদ হয়েছে মেঘের আড়ালে আমরা দেখতে পাইনি। বর্তমান যুগে অবশ্য দূরবীন টুরবিন দেখে চাঁদ দেখা হচ্ছে, অত অসুবিধা নেই যেমন আগে ছিল, হেলাল কমিটি আর কি বহু কিছু হয়েছে এবং মানুষ বহু অগ্রসর হয়েছে। সুতরাং এইভাবে আমরা রোজা করতে পারি, আর শাওয়াল মাসের চাঁদ দেখে রোজা ছেড়ে দিতে পারি, তবে এর প্রমাণের জন্য কমপক্ষে কয়জন সাক্ষী লাগবে? 2 সাক্ষী লাগবে। রোজা ধরার জন্য কজন? 1, আর রোজা ছাড়ার জন্য 2, কারণ রোজা ছাড়ার ব্যাপারটা বেশি কঠিন। সুতরাং রোজা ছাড়ার জন্য বা ঈদ করার জন্য 2 সাক্ষী লাগবে, 2 বলবে যে চাঁদ দেখেছি, তবেই আপনার রোজা ছাড়া হবে বা ঈদ করা হবে। এখন চলুন রোজার প্রকার ভেদ। প্রথম নম্বর হলো ওয়াজিব রোজা বা ফরজ রোজা। ওয়াজিব রোজা মানে ফরজ রোজা, সেটা হলো রমজানের রোজা, 29টা অথবা 30টা, এক মাসের রোজা। দু নম্বর ওয়াজিব রোজা হচ্ছে কাফফারার রোজা। মঈন ভাই বলতেন কাফফারার রোজা কি? কাফফারার রোজা হলো যে রোজাটা ছেড়ে দিয়েছে রাষ্ট্রের কাছে, ওটা তো কাজা রোজা। কাজা রোজা ওটা তো ওয়াজিব বটেই, কারণ ওই ওটা আসল রোজার মতোই হলো। কিন্তু কাফফারার রোজা কাকে বলে? তার মানে সওয়ালের রোজা রাখা তাহলে ফরজ। সওয়ালের যে ছটা রোজা রাখা হয় তা ওয়াজিব কি? আপনি দেখেছেন বুঝলে দেখেছেন তাহলে কেন রাখলেন না? ফরজ বলছেন, ওয়াজিব বলছেন, রাখলেন না কেন? কি তাহলে কাফফারার রোজা কাকে বলে? রমজানের দিনে যদি কেউ মিলন করে রোজা ভঙ্গ করে তাহলে তাকে রোজা রাখতে হবে রোজা ক মাস, এক টানা দুই মাস রোজা রাখতে হবে রোজা। দু মাস রোজা আপনাকে রাখতে হবে, মনে করুন রমজান মাসে একটা রোজা নষ্ট করলো তার জন্য দু মাস, সবার দু মাস যদি হয় সেটা আলাদা কথা, আলাদা কথা। তিন নম্বর হলো মানতের রোজা, যে রোজা আপনার জন্য ফরজ নয় ওয়াজিব নয় কিন্তু আপনি নিজে নিজে ফরজ করে নিলেন। যদি আমার ছেলে সৌদি আরব যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় একটা রোজা রাখবো কি তিনটে রোজা রাখবো, যদি আমি পরীক্ষায় পাস করি তাহলে একটা রোজা রাখবো, যদি আমার এই হয় তাহলে আল্লাহর সঙ্গে শর্ত করে রাখায়, ইবাদতের ক্ষেত্রে জায়েজ, ইবাদত করবেন এটা ইবাদতের ক্ষেত্রে জায়েজ। কিন্তু তবুও আপনার আল্লাহ যদি তুমি আমার ছেলেকে ভালো দাও তাহলে তোমার রাস্তায় তো সৎকার দেবো, তাহলে এই শ্রেণীর মানত করা মাকরুহ বলা হয়েছে। এই শ্রেণীর মানতে কোনো লাভ নেই, বুঝতে পেরেছেন? খালি বকিলের কাছ থেকে মাল বের করে নেওয়া হয়, বকিল তেমনি দান করবে না, তাই আমার ছেলে যদি ভালো করো তবে আমি দান করবো। হ্যাঁ, তাহলে আল্লাহ তালা ভালো করে দেন, বকিলের মালটা কার কাছে যায়? হ্যাঁ, যায় গরিবদের কাছে। এইভাবে যে উসিলে মানত করো, আমি নিয়ত করলাম যে আমার ছেলে যদি পাস করতে হয় তাই আমার ছেলেকে পাস করিয়ে দিলে না আমিও তোমার রোজা রাখলাম, এটাই তো বলছি, এটাই তো বলছি, এটা ঠিক না, বুঝতে পেরেছেন? মানে শর্ত লাগিয়ে আর যদি কেউ এরকম মানত মানে যে আল্লাহর কাছে আমি মানত করছি আগামী মাসে দুটো রোজা রাখবো বিনা শর্তে, তাহলে এটা ইবাদত, নজর মানা ইবাদত, আর এটাও পালন করা ওয়াজিব, এটাও পালন করা ওয়াজিব, নজর মানলেই পালন করতে হবে। বেস, ওয়াজিব ব্যতীত অন্যান্য রোজা, এবারে ওয়াজিব ছাড়া কি কি রোজা আছে? নফল রোজা আছে, নফল রোজা আছে, মাকরুহ রোজা আছে, নিষিদ্ধ বা হারাম রোজা আছে, সব পরে আপনাকে বলা হবে। হ্যাঁ, বেস, রোজার রুকুন সমূহ, রোজার রুকুন সমূহ কি কি এখানে পরে বলা হয়েছে না? রোজা কি কি মাকরুহ, কি কি নিষিদ্ধ, হারাম। বেস, রোজার রুকুন সমূহ কি কি? নম্বর এক, নিয়ত করা, নিয়ত তো প্রথম রুকুন হতেই হবে, নিয়ত ছাড়া তো কিছুই হয় না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত ছাড়া রোজা হয় না। তবে পার্থক্য আছে, ফরজ রোজা, ফরজ রোজা হলে পরে ফজরের আগে নিয়ত জরুরি, ফরজ রোজা হলে ফজরের আগে নিয়ত জরুরি, নফল রোজা হলে ফজরের আগে নিয়ত না হলেও চলবে। কেমন? আপনি ফজরের নামাজ পড়ে এলেন, দিয়ে সকালবেলাতে মনে করুন শুয়ে পড়লেন ফজরের নামাজ পড়ে, কিছু খাননি, আটটা নটা দশটার সময় উঠলেন, উঠে আপনার ইচ্ছা হলো যে বাকি দিনটা রোজা থেকে যায়, চলবে চলবে না? নফল রোজা হয়ে যাবে। কখনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেন কি তোমাদের কাছে কিছু আছে, বলে জি না, ঠিক আছে খালাস আমি তাহলে রোজা রাখলাম। তার বোঝা গেল যে রোজার নিয়ত আগে ছিল না, তখন থেকে রোজার নিয়ত হলো আর রোজা হয়ে গেল, এটা কি নিয়ত? নফল রোজা। কিন্তু ফরজ রোজার জন্য জরুরি কখন থেকে রোজা রাখতে নিয়ত করতে হবে? ফজরের আগে থেকে। এ নয় যে আপনি দেখলেন যে শুনলেন যে কাল চান হয়নি, কালকে বা আজকে চান হয়নি, কাল রোজা হবে না, ঠিক আছে, কালকে 30 তারিখ পূরণ হবে, ঠিক কাল 10টার সময় যেমনি মানে বাইরে গেছেন হঠাৎ করে শুনলেন যে অমুক জায়গায় চান দেখা গেছে, তখন রোজা রাখবেন না রাখবেন না? রোজা হবে, রোজা রাখতে হবে, কিন্তু বাকি দিনটা আপনি খেতে পারবেন না, কিন্তু রোজা হবে না, তখন থেকে খানা বন্ধ, খেতে আপনি পাবেন না কিন্তু আপনার রোজাটা হবে না, কারণ সেই ফজর থেকে নিয়ত নেই। এই জন্য আপনাকে কি করতে হবে, একটা রোজা কাজা করতে হবে। মহিলাদের ব্যাপারও তাই, যেমন যে মহিলা তার সকাল থেকে ভালো ছিল, মানে রোজার কি বলে ফজরের আগে কি বলে সে এটা খেয়েছে, সে তাহলে খেয়ে ঠিক আটটা নটার সময় গেছে আর তা, হ্যাঁ তার ঋতু শুরু হয়ে গেছে, সে রোজা রাখবে না রাখবে না? রাখবে না, কিন্তু বাকি দিনটা খাবে না খাবে না? খাবে, কারণ সে না পায়, তার জন্য খাওয়া হারাম। কিন্তু যখন সে রোজা নেই, সে হারিও খায়নি, হঠাৎ করে আটটা নটার সময় দেখছে সে পবিত্র হয়ে গেছে, পাক হয়ে গেছে, বাকি দিনটা সে খাবে না খাবে না? খাবে না, কারণ সে পবিত্র এবং রোজার দিনের এহতেরাম তা করা জরুরি। মুসাফির, মনে করুন দশটার দিকে কিংবা দুপুরের দিকে সফরে বের হলো, তার জন্য রোজা কাজা করা যায় না? জায়েজ, জায়েজ। এই মাঝমাঠ থেকে বেরিয়ে গিয়ে পেট্রোল পাম্পে গিয়ে সে রোজা ভাঙতে পারে, তাই না? কিন্তু আসার পথে সে যদি আটটা নটার সময় রোজা রাখেনি, কিন্তু নটার সময় দশটার সময় সে বাড়ি ঢুকলো, বাড়ি ঢুকে সে আর খেতে পারবে না, সে রাস্তায় খেয়েছে খাক, কিন্তু বাড়ি যখন ঢুকবে তখন সে আর খেতে পারবে না, বাকি দিনটা তাকে কি করতে হবে, না খেয়ে থাকতে হবে। কিন্তু রোজা হবে কি না? রোজা হবে না, রোজাটা কাজা করতে হবে। বেশ, এবার যদি বলে না আমি পুরো দিনটা খাবো তাহলে সন্ধ্যার দিকে যাবো, সেটা আলাদা কথা, সারাদিনটাই খাবো আমি, সকলেই থাকবো, সন্ধ্যার দিকে বাড়ি ফিরবো, সেটা আলাদা কথা, চালাকি হলো। হ্যাঁ, বেশ চলুন এবারে, তাহলে কি হলো, প্রথম হচ্ছে নিয়ত, নিয়ত জরুরি ফজরের আগে পর্যন্ত, নিয়ত জরুরি। এখন সমস্যা হলো, একটা লোক জানে রোজা রাখছে, সাধারণত নিয়তটা কখন আর সেহেরি খাওয়ার সময় হয়, আর সেহেরি খেলেই নিয়ত হয়ে যায়, কিন্তু একটা লোক ঘুমিয়ে গেছে, সন্ধ্যাবেলায় খেয়ে ঘুমিয়ে গেছে আর তার চেতনই হয়নি, ফজরের আজানের পর তার চেতন হচ্ছে, সেহেরি খাওয়া হয়নি, এই ক্ষেত্রে এই লোকটা কি করবে, তার নিয়ত হয়েছে না হয়নি? সবার সময় নিয়ত আর কি করবে, আসলে কিছু কিছু লোকের নিয়ত আছে কি করবে তার, আসলে রমজান মাসে যেহেতু একটানা রোজা রাখা তার অভ্যেস আছে, নিয়ত আছে যে গোটা মাসটা আমি রোজা রাখবো, তখন সেই ক্ষেত্রে তার নিয়ত ওই আগের নিয়তই হয়ে যাবে। কিন্তু মাঝখানে যদি তার নিয়ত কেটে থাকে, যেমন সফর অবস্থায় কিংবা অসুস্থ অবস্থায়, তারপরে সন্ধ্যায় ঘুমিয়ে গেছে, নিয়ত না করেই ঘুমিয়ে গেছে, এবার রোজা রাখবে না রাখবে ঠিক করেনি, সে খেতে পায়নি, হঠাৎ করে ফজর আজান হলো তার নিয়ত হবে না, কারণ তার নিয়ত কাটা ছিল, এই কাটার নিয়ত জোড়া যাবে না। কিন্তু রমজান মাসে রোজা আপনি রাখছেন, কিন্তু একদিন হঠাৎ করে আপনার এটা হয়ে গেল, আগে কাটা হয়নি নিয়ত, তখন অকাটার নিয়তটা ওইভাবে জোড়া লাগবে যে আপনি সারা মাসটাই রোজা রাখার নিয়ত করে ফেলেছেন। এবারে চলুন দ্বিতীয় শর্ত, ফজর হতে সূর্যাস্ত পর্যন্ত রোজা বিনষ্টকারী সমস্ত বস্তু হতে বিরত থাকতে হবে। রোজা যাতে যাতে নষ্ট হয়, পরে বলছি আমরা কিছু কিছু রোজা নষ্ট হয়, রোজা যাতে যাতে নষ্ট হয় সেই সমস্ত জিনিস থেকে বিরত থাকতে হবে, এটা তো দ্বিতীয় শর্ত, তাছাড়া রোজাই হবে না। এবার রোজার শর্ত সমূহ কি কি হুজুর? নম্বর এক, মুসলমান হওয়া। অমুসলমান রোজা কি কবুল হবে? একটু আগে বললাম অমুসলমান যতই রোজা রাখো কবুল হবে না, তার ইমান হচ্ছে প্রধান শর্ত, মুসলমান হতে হবে। নম্বর দুই, বালেক হতে হবে, বালেক মানে সাবালক হতে হবে, নাবালকের রোজা সব আছে, করলে সব আছে, কিন্তু তার জন্য রোজা ফরজ নয়, আর কি বলে তার জন্য রোজা মানে ফরজ নয়। নম্বর তিন, বিবেক সম্পন্ন হতে হবে, বিবেক সম্পন্ন মানে পাগল হলে হবে না, পাগলের যেহেতু কোন আমল নেই, জ্ঞান থাকতে হবে। নম্বর চার, গৃহে অবস্থানকারী হতে হবে, মুসাফির হলে হবে না, মুসাফির হলে পরে তার জন্য রোজা ফরজ নয়, বুঝতে পারলেন, সে রাখতে পারে, তার রোজা হয়ে যাবে, কিন্তু রোজা